والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. شروع من التور علامات شمول المدد تكي একটি আলামত হলো আল্লাহর পথে যুদ্ধের জন্য বের হয়েছে আর মারা গেছে। এক্ষেত্রে শেখ নাসিরুদ্দিন আলবান রহমতুল্লাহ আলাইহি দুটি হাদিস পেশ করেছেন, বলছেন ফিহি হাদিসান। একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে জিজ্ঞেস করলেন, মা তাউদ্দুনা আশ-শাহীদ ফীকুম, তোমরা তোমাদের মাঝে শহীদ কাদেরকে গণনা করো বা কাকে গণনা করো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। এটি তো নবীর ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর পথে নিহত হলো সে শহীদ, যাকে আল্লাহর পথে হত্যা করা হলো সে শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শুহাদা উম্মতি ইদান লাকালিল, যদি এরকম হয় তাহলে আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা কম হবে, কারণ সবাই তো আল্লাহর পথে লড়াই যেতে পারবে না আর সবাই তো এরকম মৃত্যুবরণ নাও করতে পারে, সংখ্যা কম হবে। তারা বললেন, ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যে আল্লাহর পথে নিহত হলো সে শহীদ। মানে একেবারে আলাতুল মৌত না, আল্লাহর পথে নিহত করা হলো, যাকে আল্লাহর পথে হত্যা করা হলো লড়াইয়ের ময়দানে সে শহীদ। ওয়ামান মাতা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহর পথে আছে জিহাদের পথে আর মারা গেছে এমনিতেই সেও শহীদ। ওয়ামান মাতা ফী ত্বাউন ফাহুয়া শহীদ, যে ত্বাউন রোগে মারা যায় সে শহীদ। ত্বাউন মানে মহামারী রোগ, কলেরা। এই যে 1337 সনের কথা এখানে শোনা যায়, শেখ আল কাদি বলল না সেদিন, মাশাআল্লাহ, এ তো মানে করোনা রোগ দেখা দিয়েছিল, মানুষ মারা গেলে লোকজন কি করতো, ওকে গোসল টুসল দিয়ে কাফন টাফন পরিয়ে বাইরে রেখে দিত, হয়তো কেউ আসতে পারে এসে ওকে নিয়ে মানে দাফন করতে পারে, হয়তো কেউ আসতে। এই জন্য এই বৎসরকে বলা হতো সানাতুর রহমান, রহমতের বৎসর, হয়তো কেউ রহম হতে পারে এই জন্য ওইকে রহমান বলে। আল্লাহ আকবার, এইসব ভুল ঠিক না, পরবর্তী জেনারেশন যারা এগুলো দেখেনি ওরা তো এখন বলা হয় আমরা পূর্বপুরুষ 1400 সব সময় এরকমই, 1400 কিনে একদম আদম পর্যন্ত আর এই ইসলাম না, সবারই বেশ কম হয়, কেউ বড়াই করতে পারো না। ওমান মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদ, যে তাওনে মারা যায়, তাওন প্লেগ রোগ, কোলেরা রোগ, মহামারী রোগে মারা গেল সে শহীদ। ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ, যে পেটের রোগে মারা যায় সে শহীদ। খালাস, বাতন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাতন, একফি বাতন, কি রোগ, কি রোগ, পেটের রোগ, যাবতীয় রোগ, পেটের যাই হোক, চাই পেটের ওষুধ, চাই ডায়রিয়া, চাই যাই হোক, আলহামদুলিল্লাহ, হাদিস যেভাবে আম রাখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ওসি আমাদের মতো নাকি, আল্লাহ আল্লাহর মতো, সুবহান আল্লাহ বিহামদ। ওমান মাতা ফিল বাতন ফাহুয়া শহীদ, আর একজন শহীদ, ওয়াল গরীক শহীদ, পানিতে মারা ডুবে মারা গেছে শহীদ। মাঝে মধ্যে এরকম হয় না, বাংলাদেশেও হয়, এখানেও হয়, এই তো সেদিন কয়েকদিন পূর্বে এখানে কয়েকজন মারা গেছে শুনেছি, ওই কোন দিকে ওইটা জাজান না জিজান, জিজান তোমরা শুনেছো? হ্যাঁ, কার মত কিরকম আসবে, আল্লাহ এদের মত এরকম লিখেছেন, ওই বৃষ্টি হবে বেশি যার ফলে বন্যা দেখা দিবে আর এই জলোচ্ছ্বাসে ধাক্কায় ওরা পড়ে যাবে আর মারা যাবে। আলহামদুলিল্লাহ, গরিব শহীদ, একদিন তো মরতেই হবে, তার মত কোন সময় আসবে তো বলতে পারবো না, কিন্তু কিভাবে আছে আপনি যাবেন ওখানে, আর মত আলহামদুলিল্লাহ নেন না, মদিনায় গিয়ে যদি মারা যায় আলহামদুলিল্লাহ নে, সাহ, এর মধ্যে ইস্কাল নাই, মসজিদে নবী তে সাজদার তো অবস্থা গেছে আল্লাহ রসুল সাহায্যের মসজিদে জিয়ারতের উদ্দেশ্যে, ওখানে বলবে না, অথবা মসজিদে হারামের উদ্দেশ্যে গেছে জিয়ারা উমরা, তোয়াফের অবস্থায় কত লোক মারা যায় এখন, তোয়াফের অবস্থায় মারা যায়, আবার কেউ কেউ সব তো আর বলছেন না, নিয়ম না, বলছে সব শুভ মৃত্যুর আলামত, কিন্তু এখানে যাদের কথা উল্লেখ করি ওগুলো কি সব শহীদ, কে কে শহীদ। এরপরে তিনি আরেকটা হাদিস বলছেন, এই হাদিসটি বলছেন আখরাজাহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, কোনো কথা নেই আলহামদুলিল্লাহ। তাহলে কয়েকজন কথা উল্লেখ করা হলো এখানে, যে আল্লাহর পথে নিহত হয় সে শহীদ, তাকে কত হত্যা করা, আরেকজন যে আল্লাহর পথে মারা যায় এমনিতেই সে শহীদ, দুই মহামারীর রোগে মারা গেল সে শহীদ, তিন পেটের রোগে মারা গেলে সে শহীদ, চার আরেকজনকে পানিতে ডুবে মারা গেল সে শহীদ, আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস আসলে এখানে পেশ করছেন, যে আল্লাহর পথে যুদ্ধের জন্য বের হলো আর মারা গেল, এখানে এটি হলো তার উদ্দেশ্য। আরেকটা হাদিস এক্ষেত্রে উল্লেখ করছেন, বলছেন মান ফাসালা ফি সাবিলিল্লাহ ফামাতা আও কুতিলা ফাহুয়া শহীদ। এই হাদিসটি শুনে আবু দাউদে আছে, বলছেন মান মাসালা ফাসাদ আই খারাজা ফি সাবিলিল্লাহ ফামাত আও কুতিল ফাহুয়া শহীদ। কেউ যদি আল্লাহর পথে বের হয় আর মারা যায় কিংবা নিহত হয় সে শহীদ, আও ওয়াকাসাহু ফারাসুহু আও বাইরুহু আও লাগাতহু হামাতুন أو مات على فراشه بأي حتف شاء الله فإنه شهيد وإن له الجنة سبحان الله وتعالى. يعني عركة شنبان شو شنبان الله بطي بيرو هاي شيء عر مراغي شيء كين با نيهوتو هاي شيء شهيد كين با تار غرى با اونت تاكي چپے دوري شيء مره دي شيء و شهيد مجھے هم دورن گار مجھتی ہے ننگے فلن ایرکم هاي ওই যে এক সাহাবি মারা গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে ছিলেন না প্রসিদ্ধ, হায় রে হায়, এই অবস্থায় তার উঁটটাকে চেপে ধরে মেরে ফেলেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফন পরাও, যে কাপড় তার পরনে আছে ওইটি তার কাপড়, আল্লাহ আর কি বললেন, যেহেতু এহরামের অবস্থায় মারা গেছেন কিয়ামতের দিন তিনি, ফাইন্নাহু ইউবাদু ইয়াউমাল কিয়ামাতি মুরাব্বিয়ান, কিয়ামতের দিন তিনি যখন উঠবেন তখন তালবিয়া পাঠ করে করে উঠবেন, সুবহানাল্লাহ। বলেছেন ওকে আর সুগন্ধি মাখাও না, সুগন্ধি মাখাও না, তার ফজিলতটা যে আল্লাহর পথে বের হয়েছে আর যে কোনো ভাবে মারা গেছে, যে কোনো ভাবে এমনিতেই মারা যায় শেষ হই আলহামদুলিল্লাহ, আর কি ও ইন্নাহুল জান্নাহ, আর তার জন্য জান্নাত নির্দিষ্ট, সে জান্নাত পাবে, কারণ বলছেন আল্লাহর সঙ্গে ও ইন্নাহুল জান্নাহ, আল্লাহর পথে বের হওয়ার এত ফজিলত। এই জমানায় আমরা কোন জমানায় আসলাম, আপনি যদি কারো নেতৃত্বে সরকার ছাড়া জিহাদের ছড়ে যেন হয় না, জানেন না আপনি ওদের ভিতরে কি আছে ফিতনা ফাসাদের জমানা, তাই নিজেকে রক্ষা করা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এদের কথা ডাক না শুনে প্রধান পরিচালক বা রাষ্ট্রপ্রধান তার নির্দেশে আনুগত্য করা উচিত। এইসব ছোট ছোট দল হকের উপর আছে কিনা অনেকটা আমরা শুনলাম না ওই ওদের ব্যাপারে, যারা একথিত দায়ী আস্তাগফিরুল্লাহ, ওখানে গেলে বোঝা যায় কি অবস্থা, কত রিপোর্ট আসছে উল্টা পাল্টা, কে কার জানে এটা, তাই এরকম করা ঠিক না, কারণ এর পূর্বে আপনারা হাদিস শুনেছেন, আপনার যদি মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, আপনার বলে যদি কামনা থাকে দরজায় শাহাদাতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি সততার সাথে সৎ মনে তুমি আল্লাহর কাছে দরজায়ে শাহাদাতের কথা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শাহাদাতের পদমর্যাদা দান করবেন যদিও তুমি তোমার নিজ বিছানায় মারা যাও, সুবহানাল্লাহ। মনে যদি সেই সৎ কামনা থাকে, শাহাদতের কামনা থাকে, তাহলে আর এমনি বসে খাবার জন্য হলে তো হলো না। তাই এইসব দল যারা, কত গ্রুপ আছে পৃথিবীতে জানি না, এইসব গ্রুপের ডাকে সাড়া দিতে নাই। আপনারা বুঝে আসেন, বসেন বাড়িতে আর রবকে বলুন, ইয়া রব জিহাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দাও যেটা স্পষ্ট আমরা বুঝতে পারি, আমাদের সরকারগুলোকে বোঝার তৌফিক দাও। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ নাই, নিজের বাড়িতেই বসো, সব মনে তোমার উদ্দেশ্য সৎ, রবকে তুমি বলেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাড়ি, তুমি বাড়ি দিয়ে গেছো, তোমাকে শাহাদাতের কত মর্যাদা দান করবেন। বস এতটুকুই থাকলো আজকের এই দর্শে, যে শুভ মৃত্যুর একটা আলামত হলো যে আল মাউত গাজিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি যারা বের হয়েছে জিহাদের ময়দানে মারা যায় সে শহীদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকমও বলেছেন, হাদিস মজুদ, কেউ যদি দিন শিখার জন্য বের হয় দিন, সেও আল্লাহর পথে, ঠিক কিনা, যতক্ষণ পর্যন্ত না ফিরবে, তাই তালিবুল ইলম আশা করা যায় তারা এদের অন্তর্ভুক্ত হবে ইনশা আল্লাহ। আপনার যদি নিয়ত থাকে আপনি তালিবুল ইলম, দুনিয়াও কামাই করছেন তালিবুল ইলম, তো ইনশা আল্লাহ খের, আপনার এখানে আসেন ইলিম অর্জনের জন্য, যদি এই নিয়ত হয় তাহলে কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো ইনশা আল্লাহ। আর যদি বস শুধু হজ, তো শুধু হজই থেকে গেল, পয়সা বাঁচানোর উদ্দেশ্য, অথবা সুযোগ পাওয়া যায় না, কত বছর অনু কত লোক সাহ, তাই এই জন্য এখান থেকে এরকম হবে নিয়ত খারিজ করে আসেন ইনশা আল্লাহ, ফায়দা হবে, আল্লাহ তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।